السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমাদের আলোচ্য বিষয় ওই জাকাত, জাকাতে যে মসলা মাসাইল জানার আমরা চেষ্টা করছি এবং জানাবার চেষ্টা করছি তা নিয়েই আজকের আলোচনা, একটি ছোট্ট দর্স। ফরজ হওয়া মাত্র জাকাত আদায় করতে হবে নাকি এই দিচ্ছি দেবো দুদিন পর এক মাস পর দিলেই হবে, এরকম করা চলবে? যে কোনো ফরজ আমল যখন আপনার উপরে ফরজ হয় তখন সেটা সঙ্গে সঙ্গে আদায় করা উচিত। হজ ফরজ হয়েছে, আচ্ছা যাব, আর একটু বয়স হোক, মেয়েটা বিয়ে দিয়ে দিই, মা মারা যাক, মা থাকতে যেতে হয় না হজ করতে, কি বুড়ো হয়ে যায় হজ করে এসে আবার পাপ করতে হবে, দরকার নেই, যেন এমন বয়স হয়ে যাবো যেন পাপ না করতে হয়, এইভাবে করতে করতে হঠাৎ করে যদি মারা যায় তো কি হবে অবস্থা? আপনার উপর জাকাত ফরজ হল, জাকাত দিচ্ছি দেবো, আপনার নিসাব পরিমাণ যে মাসে হবে সেই মাসে জাকাত ফরজ, তাই না? কখন জাকাত ফরজ আপনার উপরে? জাকাত ফরজ তখন যখন আপনার নিসাব পরিমাণ মাল আপনার হবে সেই মাসে আগামী বছরে আপনার জন্য জাকাত ফরজ হয়ে যাবে। আর শস্যের জাকাত কখন ফরজ? যেদিনে আপনি মাঠ থেকে বা আপনার মাজরা থেকে তুলে এনে বাড়িতে আনবেন এবং সেখানে ঝাড়াই মারাই করে আপনার গোলাতে, আপনার মড়াইয়ে বা আপনার বাড়ি কি বলে আপনার রুমে রাখবেন, তখন আপনার নিসাব পরিমাণ হলে সেই দিনেই আপনাকে ওসর বা জাকাত, ওসরের জাকাত দিতে হবে। কিন্তু অনেকে আছে বছর ঘুরলেও যথাসময়ে জাকাত আদায় করতে চায় না, তারা এই মানে গয়ঙ্গচ্ছ করে, দীর্ঘসূত্রতার ফলে অনেক সময়ে জাকাত দিতে দেরি করে, আর তার ফলে অনেকে যদি মারা যায় তাহলে তার জাকাত ঘাড়ে থেকে থাকা অবস্থায় মারা যায়, আর তার জন্য তার হিসাব হয়ে যায় কঠিন। আদায় দিলে দায়িত্বমুক্ত হওয়া যাবে এবং হঠাৎ কিছু হয়ে গেলে ঘাড়ে ঋণ থেকে যাওয়ার ভয় দূর হয়ে যাবে, এই জন্য উচিত হল সঙ্গে সঙ্গে আদায় করে দেওয়া। তাছাড়া ফলশস্যের জাকাত তো ঝাড়াই মারাইয়ের দিনই সত্তর আদায় করে দিতে হবে, যেহেতু এটা আল্লাহর স্পষ্ট হুকুম। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? কুলু মিন সামারিহি ইজা আসমার ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদে ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। সূরা আনআমের 141 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা ফল খাও, শস্য খাও, ইদা আসমারা যখন শস্য হবে, শস্য পাকবে তখন তোমরা খাও, ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদে, আর তার হক আদায় করো কবে? যেদিনে তোমরা ঝাড়াই মারাই করবে, বাড়িতে নিয়ে এসে তুলবে সেদিনে। ওয়ালা তুসরিফু, আর অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। পানাহার করো কিন্তু খেতে পান করতে অপচয় করো না। তিনটে নিলাম দিয়ে একটা খেলাম, দুটো ফেলে দিলাম, কিংবা দুটো খেলাম একটা ফেলে দিলাম, যেমন এখানে সাধারণত হয়, আপনারা দেখেছেন আল্লাহ আকবর কত খাবার নষ্ট হয়। এই ইস্তরাহাগুলোতে যারা কাজ করে তারা জানে যে কত খাবার নষ্ট হয়, এখানে খাবে পাঁচজনে তো আনে কজনের দশ জনে বা তারও বেশি। আমি দেখেছি যে কমসে কম তিনবার খেলে তবে ভাতগুলো শেষ হয়, তিনবার খেত, এগুলো হচ্ছে ইসরাফ, এগুলি হচ্ছে ইসরাফ। এই জন্যে সরকারি ভাবে তো নয়, এগুলো পাবলিকের এ হয়েছে, হেফজুন নেমা বলে দেখেছেন আপনারা, জেমিয়া খাইরিয়া থেকে সেগুলো তুলে নিয়ে গিয়ে গরিবদের মাঝে বিতরণ করার ব্যবস্থা হয়েছে, ফ্রিজে রাখার ব্যবস্থা আছে, আবার গরম করে বিলি করার ব্যবস্থা হয়, যাতে করে অপচয় না হয়। কিন্তু তবুও অপচয় ঠেকানো বড় কঠিন, কারণবশত অথবা প্রয়োজনে দেরি করায় দোষ নেই, যেমন দোষ নেই আগে বের করে নেওয়া। আপনার জাকাত ফরজ হবে বা বের করতে হবে রমজান মাসে, কোন কারণে যে মিসকিন এসেছে সে আর রমজানে আসবে না, যদি আপনি সাবানে দিয়ে দেন চলবে না? চলবে না, চলবে, আপনি হিসাব রেখে দেন। এখন এমন অবস্থা যে রমজানে জাকাত ফরজ হয়েছে ঠিকই, কিন্তু জাকাতের টাকাটা আপনি যাকে দেবেন সে কিন্তু আসতে পারছে না। এইভাবে যদি আপনি অপেক্ষা করে তার জন্য আপনার হিসাব আপনি করে নিয়েছেন, কেবল এরকম যদি কোন সমস্যা থাকে যে সমস্যার কারণে আপনি পিছিয়ে আটকে গেছেন জাকাত দিতে, তাহলে আলাদা কথা। কিন্তু ইচ্ছা করে খবরদার জাকাত পিছিয়ে রাখবেন না, যেমন এই হজ ইত্যাদি পিছিয়ে রাখা যাবে না। সময় হওয়ার সাথে সাথে নামাজ পড়তে হবে, ঢিলে আই পড়ছি, এই এই করে নি, এই করে এই সিনটা দেখিনি, এই খেলাটা খেলে নি, এই করে নি, সেই করে নি, নামাজের সময় শেষ হতে যাচ্ছে, তখন ঠকা ঠক চার রাকাত ঠকে দিচ্ছি, এটা কিসের নামাজ? এই নামাজ কিসের নামাজ? মোনাফেকের নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন, এরাই যে সময় নষ্ট করে তারা নামাজ, নামাজি কিন্তু তাদের জন্য ওয়াইল দোজক, এই সময় নষ্ট করে। আপনি খবরদার গয়ঙ্গচ্ছ করবেন না, জাকাত ফরজ হলে সঙ্গে সঙ্গে আদায় করে দেন যদি আপনার কোনো অসুবিধা না থাকে। নামাজ কাজা করা যায় না, যায় না, উপায় নেই যখন তখন কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ কাজা হয়ে গেল, একসঙ্গে জমা করে পড়লেন, তো সমস্যা নেই। যদি আপনি পড়তে না পারেন তাহলে পরে আলাদা কথা, কিন্তু পারত পক্ষে আপনার না হজ পেছানো যাবে আর না জাকাত পেছানো যাবে, আর রমজানের রোজাও আপনার কাজা করা যাবে আপনারা জানেন প্রয়োজন পড়লে, কিন্তু প্রয়োজন না থাকলে আপনাকে সময়ে রোজা রাখতে হবে, যে সেটা ফিক্সড। তেমনি জাকাত ফিক্সড হলো যখন আপনার ফরজ হবে আদায় করতে হবে। জাকাত ফরজ হওয়ার পর যদি মাল চুরি হয়ে যায়, নষ্ট বা ধ্বংস হয়ে যায়, তাহলে হুজুর ধান নিলেন, তুলে তুলে আপনার বাড়িতে রেখেছেন, মেপে রেখেছেন যে হ্যাঁ এতে জাকাত ফরজ ওসব বের করতে হবে, হঠাৎ করে রাত্রে বন্যা এসে বা এমন কিছু হলো যে বা চুরি হয়ে গেল, এবার কি হবে? জাকাত দিতে হবে না হবে না? এটা একটা মশলা জানা দরকার না, এটা একটা মশলা জানা দরকার। জাকাত ফরজ হওয়ার পর আদায় করার মতো সময় পেয়েও যদি আদায় গাফলতি করতে করতে মাল চুরি নষ্ট বা ধ্বংস হয়ে যায়, এই দিচ্ছি দিচ্ছি দেবো দিচ্ছি দেবো করছি করবো ওজন করছি করবো বিক্রি করছি করবো, করতে করতে আপনার গাফলতির কারণে যদি মালটা চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, তাহলে দিতে হবে, উপায় নেই। না চুরি হয়ে গেছে এখন কি করে দেবো জানি না, তুমি দাও নিতে সময়ে, সময়ে দিলে না কেন? তোমার যদি সময় না পেতে আদায় করতে আলাদা কথা, কিন্তু তুমি সময় পেয়েছিলে অথচ আদায় করলে না, তার জন্য তোমাকে তার জরিমানা দিতে হবে। আদায়ের সময় পাওয়ার আগে অথবা নিজের কোন প্রকার গাফলতি ছাড়াই যদি নষ্ট বা চুরি হয়ে যায় তাহলে সমস্যা নেই, তাহলে আপনার আল্লাহ তালা মাফ করে দেবেন। একটা উদাহরণ দিই, রমজান মাসে একটা লোক অসুস্থ ছিল, শুরু রমজান থেকেই অসুস্থ, এবারে রোজা তার কাজা হয়ে যাচ্ছে, এবার রমজানের পরে ঈদের দিনে সে মারা গেল বা ঈদের পরের দিনে মারা গেল বা অসুস্থ থাকতে থাকতে থাকতে থাকতে দু মাস তিন মাস পর সে মারা গেল, তো এই রোজাগুলো তাকে কাজা করতে হতো না হতো না? হবে না হবে না, নাকি হিসাব লাগবে না লাগবে না? কিংবা ওই যে মিসকিন খাওয়াতে হয় ওয়ারেসদেরকে, মিসকিন খাওয়াতে হবে না হবে না? না, কারণ সে কিন্তু চিররোগ ছিল না, এই মানে আশা ছিল যে সে বেঁচে বাঁচবে আর কাজা করবে, এই ফলে মিসকিনও খাওয়ানো হয়নি, আর এদিকে রোজা কাজা করব ভেবে বেচারি ছিল কিন্তু হঠাৎ করে মারা গেল, এই রোজা কাজা করতে হবে? এই রোজা কাজা করতে হবে না, যেহেতু সে কাজা করার সময়টাই পায়নি, মাফ। কিন্তু বেচারি ভালো হয়ে গেল, ঈদের পর দিন থেকে সুস্থ হয়ে গেছে, আচ্ছা পৌষ মাস আসুক ঠান্ডার দিনে রাখবো, ভাবলো এখন তো গরম তো পৌষ মাস আসুক ঠান্ডার দিনে রাখবো, দিয়ে বেজারি পৌষ মাস আসার আগেই আবার কোনো কারণে পটল তুলে দিল, তার মানে মারা গেল। এই রোজাগুলো কি হবে? এই রোজাগুলোর জন্য ওয়ারেসদেরকে কি করতে হবে? মিসকিন খাওয়াতে হবে। দেখেন অনেক আছে হাদিসে কাজা করার কথা, কিন্তু বলা হয়েছে নজরের রোজা রেখে মারা গেলে কাজা করবে, আর যদি ফরজ রোজা রেখে মারা যায় তাহলে মিসকিন খাওয়ালেই হবে, সহজ আর কি। তো মিসকিন খাওয়াতে হবে, একটা রোজার বিনিময়ে একজন মিসকিন খাওয়াতে হবে, কিংবা সবাই কিলো করে চাল দিলেই হিসাব করে দিলে আপনার যথেষ্ট হয়ে যাবে। জাকাত হিসাব করে বের করার পর যদি নষ্ট বা চুরি হয়ে যায়, একই কথা, হিসাব করার পর আপনি বের করে রেখেছেন জাকাত, চুরি হয়ে গেল, যদি আপনার যদি কোন রকম গাফলতি না থাকে তাহলে আপনাকে নিজের মাল থেকে আর দিতে হবে না। আচ্ছা, গত কয়েক বছরে জাকাত যদি আদায় না দিয়ে থাকেন তাহলে কি অবস্থা হবে? মানে আগে আপনি জানতেন না বা মশলা জানতেন না, অথবা মসলা জানতেন না অথবা আপনার জাকাত আপনি দিতে হিদায়ত পাননি, এখন আপনি হিদায়ত পেলেন, তো এই হিদায়ত পেয়ে আপনার জাকাত কয়েক বছরের দেওয়া হয়নি, কি করে দেবেন? রোজা, আপনার কয়েক বছরের রোজা আপনি রাখেননি, জানতেন না বা ফরজ মানতেন না, এখন হেদায়ত পেয়ে আপনি তো আপনার আগের রোজাগুলো রাখতে হবে না? হবে না, আগের রোজাগুলো রাখতে হবে আপনাকে। ঠিক আপনি ছোট দিন দেখে, যেমন ঠান্ডার দিন দেখে আপনি রোজাগুলো আপনাকে রাখতে হবে, কিন্তু নামাজ, নামাজগুলো পড়তে হবে না, কারণ নামাজ হচ্ছে বিশাল মানে কঠিন জিনিস। তবে তাকে বেশি বেশি নফল পড়তে হবে, আলাদা কথা। কোন মহিলার মাসিক হলে রোজা কাজা করতে হবে, কিন্তু নামাজ, নামাজ কাজা করতে হবে না। তাহলে বুঝতে পারছেন যে এই পার্থক্য। হজ, হজ যদি, হজ তো জীবনে একবারই ফরজ, এটা কোনো ব্যাপার নেই, কিন্তু যাকাত আপনার প্রত্যেক বছর ফরজ অথবা প্রত্যেক ঝাড়াই মারাইয়ের সময় ফরজ। আপনি এখন দেননি কয়েক বছরের যাকাত, তাহলে কি করবেন? না জানার কারণে, গাফলতি করে অথবা বখিলি করে গত বছরগুলিতে যদি কেউ যাকাত না দিয়ে থাকে, সঠিক হিসাব করে বিগত সমস্ত বছরগুলির যাকাত আদায় করতে হবে আপনাকে, হিসাব করতে হবে। হিসাব করে করে আপনাকে প্রত্যেক বছরের যাকাত কিন্তু আপনাকে হিসাব মতো দিতে হবে। এখন যা চলে গেছে, বয়ে গেছে, সেগুলো মাফ, নামাজের মতো না, তা চলবে না। হিসাব করে আপনাকে যাকাত বের করতে হবে। যদি টাকার পরিমাণ গত বছরগুলিতে একই থাকে, যদি একই টাকা পরিমাণ থাকে, কয়েক বছর যাকাত দেওয়া হয়নি, তাহলে খুব সহজ। কিন্তু মুশকিল হলো টাকার পরিমাণ কম বেশি হলে এই হিসাব রাখা বড় কঠিন। তো যদি একই থাকে, মনে করুন 3 লাখ টাকা ছিল, কি বলে 3 লাখ টাকা, তো এক বছরই আপনার হিসাব শেষ হয়ে যাবে, তাই না? তাহলে তো যাকাত হলো না। মনে করুন 6 লাখ টাকা ছিল, 6 লাখ টাকা থাকলে যাকাত ফরজ না ফরজ? না ফরজ। তাহলে আপনি গত 4 বছরের যাকাত আপনি দেননি, গত 4 বছর থেকে ফরজ হয়েছে যাকাত, কিন্তু আপনি 4 বছরের যাকাত দেননি, এই বছর থেকে আপনি শুরু করবেন যাকাত দিতে, তো গত 4 বছরের যাকাত দিতে হবে না? হবে না, হবে। কিভাবে দেবেন? তাহলে 40 ভাগের ভাগ, 1 ভাগ 2.5% প্রথম বছরের যাকাত বের করে দেবেন। 40 ভাগের ভাগ, তার মানে 2.5% আপনি 6 লাখ টাকা থেকে বের করে দেবেন। বাকি যে টাকাটা থাকবে তার পরের বছরে 6 লাখ টাকার হিসাব করতে হবে না, কারণ আপনার 2.5% চলে গেছে বেরিয়ে। হাজারে কত গেছে? হাজারে 25 টাকা গেছে। লাখে, হ্যাঁ লাখে, লাখে 2.5 হাজার গেছে। লাখে 2.5 হাজার গেছে মানে 6 হাজারে, 6 লাখে কত গেছে বুঝতে পাচ্ছেন? 6 দুগুণে 12 আর 3 15 হাজার চলেই গেছে। তাহলে ওই 6 লাখ থেকে 15 হাজার বাদ দিলে যে টাকাটা থাকে তার 40% আবার তার পরের বছরে বের করুন, ঠিক আছে? তারপরে যে টাকাটা কমলো তার সেটা বাদ দিয়ে আবার পরের বছরে বের করুন, আবার সেই বছরে যতটুকু কমবে সেটা বাদ দিয়ে আবার পরের বছর, এভাবে 4 বছরে যাকাত আপনি হিসাব করে বের করে দেবেন। আল্লাহর হক কমানো যাবে না। আর যদি একান্ত হিসাব রাখা সম্ভব না হয়, মোটামুটি অনুমান করে আপনাকে যাকাত বের করে দিতে হবে। এতে কিন্তু কোন রকমেরই হিলা বাহানা করা যাবে না বা কোনো গাফলতি করা যাবে না। আচ্ছা, যাকাত আদায় যদি হিলা বাহানা করা হয়, এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? হিলা বাহানা করলে পরে আল্লাহ বুঝতে পারবেন, তাই না? আল্লাহ তাআলা অন্তর্যামী, আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন, তিনি জানেন যে বেচারির সত্যপক্ষে কোনো বাহানা আছে না নেই। যেমন আপনার 7.5 ভরি স্বর্ণ আছে, 7.5 ভরি স্বর্ণের মধ্যে আপনি দেখলেন যে যাকাত ফরজ হয়ে যাবে, তখন করলেন কি, 1/2 ভরি আপনি মেয়েকে দিয়ে দিলেন, ঠিক আছে? দিয়ে পরে পরে আবার মেয়ের কাছ থেকে বললেন দে মা কাজে আছে, আবার নিলেন। তো এখানে যদি উদ্দেশ্য আপনার কি যাকাত থেকে পালানোর উদ্দেশ্য হয়, তাহলে কি হবে? আল্লাহ তো জানছেন, এরকম হিলা বাহানা করা যাবে না। যাকাত আদায় হিলা বাহানা করা বা ফাঁকি দেওয়া নিশ্চয়ই বৈধ নয়। যেমন যাকাতের সময় ঋণ দিয়ে নিসাব থেকে কম করে দেওয়ার অথবা দান করে দেওয়া, দেখবেন যে 3 লাখ টাকা হলেই যাকাত ফরজ, তো 50-500 টাকা দান করে দিলেন, তাহলে যাকাত থেকে বেঁচে গেলেন, তাই না? 3 লাখ টাকায় কত হাজার যাকাত আছে? তো আমি 500 টাকা কি 1000 টাকা দান করলেন, বললো আমার 3 লাখ হয়নি, অতএব আমার যাকাত ফরজ না। এইরকম যদি হিলা বাহানা আপনি করেন, তো আল্লাহ তাআলা এটা বুঝবেন না? বুঝবেন না, আল্লাহ অবশ্যই বুঝতে পারবেন। অথচ আপনি দান করলেন, কিন্তু ওই দান যথেষ্ট নয় যে পরিমাণে আপনাকে দান করতে হতো। একত্রিত পশু বিক্ষিপ্ত করা অথবা বিক্ষিপ্ত পশু একত্রিত করা, বিক্রয় করা অথবা দান করে দেওয়া বৈধ নয়। এখন কটা গরু হলে জাকাত লাগে? ৩০টা, একটা গরু বিক্রি করে দেন, লাগবে না জাকাত। ৪০টা ছাগল হলে জাকাত লাগে, একটা ছাগল জবাই করে খেয়ে নেন। তো জাকাত থেকে বাঁচার জন্য আপনি এটা করেন, তাহলে আল্লাহ তাআলা জানেন, এটা এটা আল্লাহ তাআলা বোঝেন, সেক্ষেত্রে আপনার ধরা হবে। জাকাতে মালের বদলে মূল্য, জাকাতে কি যেটা জাকাত ফরজ সেটাই দিতে হবে? স্বর্ণের জাকাত কি স্বর্ণই দিতে হবে? রূপার জাকাত কি রূপাই দিতে হবে? টাকার জাকাত কি টাকাই দিতে হবে? ধানের জাকাত কি ধানই দিতে হবে? না, এটা জরুরি না, কারণ জাকাতের ব্যাপারে মূল্য আপনার গ্রহণযোগ্য, মূল্য দেওয়া যাবে। মূল্য ফেতরার জাকাতে দেওয়া যাবে না, কেননা সেখানে ফিক্সড করা আছে সাম মিন তাম, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিক্সড করেছেন এক সা খাদ্য, আর যখন খাদ্য ফিক্সড করা হয়েছে তখন তার মূল্য দেওয়া যাবে না। কিন্তু জাকাতের ব্যাপারে মূল্য দেওয়া দিই বহু প্রমাণ আছে, আর সেক্ষেত্রে ফিক্সড করা হয়নি যে এত খাদ্য দিতে হবে, সুতরাং টাকা দেওয়া হবে না। কসমের কাফফারা কি কে বলতে পারবে? কসমের কাফফারা কি? কেউ কসম ভঙ্গ করলে তার কাফফারা কি? তিনটে রোজা রাখতে হবে, দশজন মিসকিন, তা প্রথম হচ্ছে গোলাম আজাদ করতে হবে, অথবা দশজন মিসকিনকে কাপড় দিতে হবে, অথবা দশজন মিসকিনকে খানা দিতে হবে, এই হচ্ছে অথবা। এই তিনটের মধ্যে আপনি একটা করতে পারেন, সহজ কোনটা? এই তিনটের মধ্যে কোনটা সহজ? মিসকিন খাওয়ানো, দশজন মিসকিনকে খাইয়ে দেন, ডেকে একবেলা খাইয়ে দেন, অথবা সবাই এক কিলো করে চাল হিসাব করে দশটা মিসকিনকে দিয়ে দেন, আপনার খাদ্য দান করা হয়ে গেল, তাই না? পারলে তখন রোজা, আপনার খাদ্য দান করার ক্ষমতা নেই তবে তখন আপনি রোজা রাখবেন, তিনটে রোজা রাখবেন। কিন্তু আপনার খাদ্য দেওয়ার ক্ষমতা আছে, বকিলি করলেন নি রোজারা রেখেনি, আমার কিছু চাল মাছি বেঁচে গেল, না চলবে না, বুঝতে পারলেন? ক্ষমতা থাকতে রোজা রাখা যাবে না। যদি আপনি বলেন ঠিক আছে দশটা মিসকিনকে সবাই কিলো করে চাল দিলে আমার এত টাকা হয়, টাকা দিয়ে দিলেন, হবে? এখানেও টাকা চলবে না, কেননা আল্লাহ তাআলা কি বলেছেন, কি বলেছেন? মিসকিন, এখানেও বলেছেন তামু মিসকিন, তাই না? এখানেও বলছেন লা ইউয়াখিযুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউয়াখিযুকুম বিমা আক্কাদতুম আলাইমান ফাকাফারাতুহু ইতআমু, দেখেন ইতআমু আশরাতে মাসাকিন, ইতআমু আশরাতে মাসাকিন ফাকাফারাতুহু তাহরিরু রাকাবাতিন আও তাহরির রাকাবাতিন আও ইতআমু আশরাতে মাসাকিন মিন আওসাতি মা তুতইমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম, বুঝতে পাচ্ছেন? তো এখানে ইতআম শব্দ আছে, মানে খাওয়া খাওয়া খাবার দিতে হবে, খাদ্য দিতে হবে, খাদ্য পাকিয়ে দেন অথবা আপনি না পাকিয়ে দেন, তাহলে তাতে আপনার খাদ্য লাগবে, সেখানে টাকা দিলে হবে না। কিন্তু জাকাতের ব্যাপারে আপনি মূল্য দিতে পারেন, স্বর্ণের জাকাতে আপনাকে মূল্য দিতে হবে না, সমস্যা আছে। আপনার গরু ছাগলের জাকাতেও তাই, আপনার দেখেছেন যে উটের জাকাত, উটের জাকাতে কি দিতে হয়? উট দিতে হয়, কি দিতে হয়? পাঁচটা উঠলে ছাগল দিতে হয়, তো এইভাবে চলবে, সমস্যা নেই। এক জায়গার জাকাত অন্য জায়গায় কি বিতরণ করা যাবে? কত ছবিতে তুলবে? এক জায়গায় জাকাত অন্য জায়গায় কি দেওয়া যাবে? প্রয়োজন যদি হয়, না হলে নীতি হচ্ছে, নিয়ম হচ্ছে যে তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যেখানকার যেখানকার মানে মানুষ সেখানকার ধনীদের কাছ থেকে জাকাত নেওয়া হবে এবং গরিবদের মাঝে বিতরণ করা হবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু দেখা গেল যে যেখান থেকে আপনি টাকা তুলছেন সেখানে গরিবই নেই, তখন কি করবেন? তখন অন্য জায়গায় যেখানে গরিব আছে সেখানে আপনি ব্যয় করতে পারেন। যে জায়গা জাকাত সেই জায়গারই হকদারের মাঝে তা বিতরণ করতে হবে, যেহেতু হাদিসে নির্দেশ এটা, কিন্তু সেই স্থানে হকদার না থাকলে অথবা অন্য স্থানের লোক অধিক হকদার হলে অন্য স্থানে নিয়ে গিয়ে বন্টন করা বৈধ হবে। আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি, ওসরে ধান, ধানের বিনিময়ে ধান দিতে হবে না, তাই না? এটাই তো বুঝলেন, যেমন স্বর্ণের বিনিময়ে স্বর্ণ দিতে হবে না, তেমনি ধানের বিনিময়ে ধান দেওয়া জরুরি না, বরং ওই ধানকে বিক্রি করে টাকা আপনি দিতে পারেন। নিজের জাকাত নিজে কি ক্রয় করা যাবে? হুজুর, নিজের জাকাতে আপনি একটা জিনিস দান করলেন, সেই জিনিস দান করা জিনিসটা কি আপনি নিজে কিনতে পারেন? না। এতে কি হয়, মনে করুন শহীদ মিয়া আমাকে একটা ছাগল দান করলেন, জাকাতই হোক অথবা এমনি দানই হোক, আমি তাহলে ওই ছাগলটা নিয়ে কোথায় ঘুরে ঘুরে বেড়াবো? তো ছাগলটা আমি বিক্রি করব। তো শহীদ মিয়া বলেন, ঠিক আছে আমাকেই দেন, কত দাম নেবেন বলুন? আমি শহীদ মিয়ার কাছে কি বেশি দাম নিতে পারবো? কারণ উনিই দিয়েছেন, এটা দুর্বলতা থাকবে। এই জন্য জাকাত বের করার পর সেই জাকাত ক্রয় করা দাতার জন্য উচিত নয়, কারণ মিসকিন দাতা বলে তার দাম কম নিলে নিজের জাকাতের কিছু অংশ নিজের কাছেই ফিরে আবার চলে আসে। যেহেতু দাম কম নিল, তার মানে কম নেওয়া জিনিসটা ও পেটে গিয়ে জাকাতটা বা ওই দান করা জিনিসটা গিয়ে ঢুকলো, আর এটা উচিত না। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় একটি ঘোড়া দান করলেন, অতঃপর দেখলেন সেই ঘোড়া বিক্রি হচ্ছে, যে ঘোড়া দান করে সেই ঘোড়াটাই বিক্রি হচ্ছে। তিনি তা ক্রয় করতে চাইলেন, যে আমার এই ঘোড়াটা মায়া ছিল তো আমি কিনে নেব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, এখানে হুজুর বসে আছেন, আগে জিজ্ঞেস করে নি নেওয়া যাবে কি না, তো জিজ্ঞেস করলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাশতারি ওয়া লা তাউদ ফি সাদাকাতিক, তুমি ওই ঘোড়াটা যেটা তোমার ছিল কিনো না এবং তুমি তোমার সাদাকাতে ফিরে যেও না, তার মানে তুমি তোমার সাদাকা নিজে ফিরে নিও না। ওয়াইন আতা কাহু বি দিরহাম, যত সস্তাতে বিক্রি করুক এক দিরহামে দিলেও তুমি ওটা, এক দিরহামে দিলে তো আরো কঠিন, সস্তায় দিলে তো আরো বেশি খারাপ হচ্ছে। সঠিক দাম যদি দেয় তাও বলা যায় যে না আমি সঠিক দাম দিয়ে নিয়েছি, আমার কি করে খাওয়া হবে। আর যদি সস্তায় দেয়, যত সস্তা দেবে তত আপনার ঢুকল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সস্তা দেখে তুমি নিও না, যে তোমার ঘোড়াটা এই সস্তায় বিক্রি হয়ে যাচ্ছে, তোমার জিনিস ছিল তুমি নেবে, এটা যেন মনে লোভ না থাকে। ফাইনাল আইদা ফি সাদাকাতিহি কাল্লা আইদি ফি কাইহি, কারণ যে নিজের সাদকা নিজের দান করা জিনিস নিজে ফিরিয়ে নেয়, সে কুকুরের মতো, যে কুকুর বমি করে আবার নিজের বমি নিজে খায়। খারাপ জিনিস নাই না? কুকুরের উদাহরণ দেওয়া হলো মানুষকে, দেখছেন তো কোনো কোনো সময়ে মানুষকে, মানে মানুষের জন্য, এই জন্য অন্য এক বর্ণনাটা আছে যে আমাদের জন্য কোনো খারাপ উদাহরণ নেই, কিন্তু আসলে যে দান করে দান ফিরিয়ে নেয় সে হচ্ছে সেই কুকুরের মতো, যে নিজের বমি করে আবার নিজের বমি নিজে খায়। আল্লাহ মুস্তাহান। তবে জাকাতের মাল কি কিনতে পারবেন না? শহীদ মিয়াকে হিরণ ফকির একটা ঘোড়া দান করেছে, আর সেই ঘোড়াটা শহীদ বিক্রি করবে, তা আমি কিনতে পারবো না? পারবো না, সমস্যা নেই, কারণ আমার আমার জাকাতের মাল, কিন্তু ঘোড়াতে জাকাত নাই, কিন্তু আমি এটা উদাহরণ দিয়ে বলছি আর কি, দানের কথা বলছি, কিন্তু যাতে জাকাত আছে, যেমন ছাগল গরু ইত্যাদি। কিংবা যদি কেউ স্বর্ণই দেয়, আমার টাকা নেই আমি স্বর্ণই বিক্রি করব, তো সেই সস্তায় বিক্রি হবে বলে যে আমি ওনার জাকাত আমি কিনছি। কিংবা ধান, ধানটা খুব ভালো ধান ছিল, হিরণ ফকির ভালো একজন চাষী মানুষ, তার অনেক ধান ওসর বেরিয়েছে, সে শহীদ গরিব মানুষ ছিল, গরিব মানুষকে ওসর দিয়ে দিল, মনে করুন কয়েক মন ধান দিল, দামি দামি দেখুন ধানটা খুব ভালো, তা আমি কিনতে পারিনি? পারি না, পারে না কে, যে ওসর দিয়েছে, যে হিরণ ফকির নিজে কিনতে পারবে না, কিন্তু আমি কিনতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা হুজুর, জাকাতের মাল যদি উপহার দেয় আপনাকে তাহলে খাওয়া যাবে না? যাবে না। জাকাতের মাল উপহার দেয় যদি, বুঝলেন না, একজন গরিব মানুষ তাকে দান করেছে লোকে, তো সে এবার আপনাকে উপহার দিচ্ছে, আপনি বড় লোক মানুষ, আপনার জন্য জাকাত খাওয়া যায় না, কিন্তু আপনি, আপনাকে সে উপহার দিচ্ছে, খাওয়া যাবে না? যাবে না, যাবে, এতে সমস্যা নেই, বুঝতে পাচ্ছেন? আচ্ছা, এটা এটা বুঝেন, এটা যে জাকাত আপনার জন্য হারাম ছিল আর ধনী লোকের জন্য, আপনার জন্য হালাল ছিল মিসকিনের জন্য, কিন্তু ধনী লোকের জন্য হারাম, কিন্তু ওই মিসকিন যখন সাদাকা দিল তখন সেটা কি হয়ে গেল আপনার জন্য? সাদাকা বলতে উপহার, উপহার দিল আপনার জন্য, হালাল হয়ে গেল। আচ্ছা, আমি জানি যে রশিদের সমস্ত টাকাটাই হারাম, চুরি করে টাকা নিয়ে এসেছে, ঠিক আছে, এবারে সে আপনাকে একটা উপহার দিচ্ছে, এটা কি হবে? তার জন্য চুরির মাল আর আপনার জন্য উপহার হবে? অথচ আপনি জানছেন, জানলে নিশ্চয়ই আপনি উপহার গ্রহণ করবেন না, কারণ আপনি জানেন যে এটা হচ্ছে চুরির মাল, ঠিক কি না? এটা নেওয়া হবে না। কিন্তু জাকাত আপনি জানেন যে ওখানে জাকাত এসছে, পেল কোথায় জাকাতের মাল, তখন আপনাকে উপহার দিল, আপনার জন্য জাকাত খাওয়া হালাল না, তো আপনার জন্য উপহার যখন, তখন আপনার জন্য খাওয়া জায়েজ। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই হাদিসে শুনেছেন বাড়িরা, বাড়িরা কে? বাড়িরা আয়েশার দাসী, হ্যাঁ, আয়েশার খাদেমা বা আয়েশার কৃত দাসী, সাদাকা, তাকে সাদাকার গোস্ত দেওয়া হলো, তিনি সেই থেকে কিছু গোস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিলেন। এবারে বলা হলো সাদাকা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাদাকা খাওয়া কি ছিল? হারাম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত দিয়েছেন, জাকাতের মাল ছিল না, কিন্তু সাদাকা খাওয়া, জাকাত খাওয়া তার জন্য, তার বংশধরের জন্য হারাম, আগে আমরা বলেছি। তো বললে তো সাদাকার গোস্ত আপনি খাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুয়া লাহা সাদাকা ওয়ালা না হাদিয়া, তার মানে এই গোস্ত ওর জন্য সাদাকা, কিন্তু ও যখন আমাদেরকে হাদিয়া দিচ্ছে তখন আমাদের জন্য এটা হালাল, ঠিক আছে। আর একটা পয়েন্ট বলে আমাদের দার শেষ করব, সেটা হচ্ছে দান দিয়ে ফেরত নেওয়া। দান দিয়ে ফেরত নেওয়া মানে কিছু লোকের অভ্যেস আছে, যারা দান দেয় কিন্তু যাকে দিয়েছে তার সাথে কোন প্রকার মতভেদ বা মনোমালিন্য হলে তা ফেরত নেয়, আর এমন লোকের অভ্যেস খুবই নিকৃষ্ট। মানে এটা এটা হলে কিনে নেওয়া না, কিনে নেওয়া না। মনে করুন আমি একজনকে দান দিলাম, এই মোবাইলটা আমি দান করলাম, একজন গরিব মানুষকে দান করলাম, ঠিক আছে তুমি নাইর ব্যবহার করো, তারপরে সেই গরিব মানুষটার সাথে আমার কিছু হলো, এই আমি তোকে মোবাইল দিয়েছি, দে আমার মোবাইল ফিরিয়ে দে, তুই অমক তমক, হ্যাঁ এটা কিন্তু কিনে নেওয়া না, এটা কি বাস তোকে আমি দিলাম দান, আর তুই আমার এরকম করলি বা এরকম করলি, দে আমার দান ফিরিয়ে দে, এরকম হতে পারে কোন কোন মানুষ, এরকম দেখবেন সাধারণত মাদ্রাসা নিয়ে ঝগড়া, যেমন আমার এলাকাতে হয়েছে আমি জানি, মাদ্রাসায় দান দিয়েছে তাকে মোড়ল বানানো হয়নি, ব্যাস এই আমি এত টাকা দিয়েছি আমার টাকা তাহলে ফেরত দে, আমাকে যদি না করি, হ্যাঁ লেও মজা। এইরকমও বহু মানুষ আছে, এও সেই কুকুরের মতো যে বমি করে তারপরে নিজের বমি নিজে চেটে খেতে চায়। তো এই হলো মোটামুটি জাকাত সম্পর্কে কিছু মশলা, আশা করি আমরা এসব শুনে রাখলে, মনে রাখলে পরে আমরা কি হব, উপকৃত হব। আর যদি মনে না রাখি, মসজিদ থেকে বেরিয়ে গেলে যদি ভুলে যাই, তাহলে পরে বুঝতেই পারছেন কোনো লাভ হবে না। লাভ তখনই হবে যখন আমরা জিনিসগুলো মনে রাখব এবং যখন আমাদের জাকাতের সময় হবে। আর নিশা আল্লাহ সবাই জাকাতওয়ালা, আল্লাহ তালা সবাইকে জাকাতওয়ালা করুন, কারণ জাকাতওয়ালা না করলে মানুষের সচ্ছলতা না এলে পরে দুঃখ চিরকাল যদি থেকে যায়, যেমন বহু মানুষ আছে যে বহুদিন সৌদি আরবে আছে কিন্তু এখনো জাকাত দেওয়ার তৌফিক হয়নি, বহু মানুষ সৌদি আরবে আছে কিন্তু এখনো হজ করার ওই কালো ঘরটা তাওয়াফ হয়তো কোনোবার করেছে, হয়তো মোটামোটা করে নিয়েছে, কিন্তু হজ করার তৌফিক লাভ এখনো হয়নি। কত বছর আছো ভাই? 15 বছর 20 বছর আছে, এখনো হজ করেনি। আরে কি ব্যাপার হুজুর, আজকে এবছর এটা, সে বছর ওটা, এটা ওটা, বাড়ির প্রয়োজন মেটাতে এই মেয়ের বিয়ে, পরপর এই 4-5টা মেয়ের বিয়ে দিলাম, তারপরে এই ছেলে পড়ছিল, অমক তমক করতে করতে করতে করতে আমি আর টাকা জমিয়ে হজ করতে পারিনি, আল্লাহ তৌফিক লাভ হয়নি। এরকম করলে হবে না, যা সবসময় আল্লাহর কাছে, যে আল্লাহ তাআলা যেটুকু দিয়েছেন আমি তারই হিসাব যদি আমি বের করে দিই, তাহলে যাকাত আদায় করা বলেছিলাম একবার, এটা হচ্ছে আল্লাহ তাআলা দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় হয়। আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হয়, লাইন শাকারতুম লা আজি দান্নাকুম, যদি তোমরা আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া করো তাহলে আল্লাহর ওয়াদা যে আমি তোমাদেরকে বেশি বেশি দেব। আর যদি আমরা কার্পণ্য করি, যেটুকু পেয়েছি সেটুকু নিজে কার্পণ্য করি, তাহলে পরে কিন্তু বেশি আসবে না, ঠিক আছে। আপনি বাড়তি দেবেন না, কিন্তু আল্লাহর হক যেটা, যেটা আল্লাহ ফরজ করেছেন দিতেই হবে 2.5%। আপনি যদি বলেন 2.5% থেকে আমি বেশি দেব না, 1 পয়সাও দেব না, সমস্যা নেই, তবুও আপনাকে যেটা ফরজ সেটা অবশ্যই আদায় করতে হবে। আর এমনিতে খরচ, ছেলে মেয়ের ওপরে খরচ, আসলে বকিল তো সেই যে ছেলে মেয়ের ওপরেও খরচ করে না, বইয়ের জন্য খরচ করে না, বাকি তাদের জন্য খরচ করতে হবে। অনেকে আছে যে নিজের জন্য খরচ করে না, দেখবেন ছেঁড়া ফাটা পড়ে আছে, একদম ছেঁড়া জামা পড়ে আছে, কি ব্যাপার হুজুর, কিন্তু আছে তার ব্যাংকে ব্যাংক ব্যালেন্স আছে। পাঠাচ্ছে, মাসের মাস টাকা পাঠাচ্ছে, কিন্তু নিজে একটা ভালো জামা ভালো একটা জ্যাকেট পরবো শীতে, তার তৌফিক হয় না। বুঝতে পারছেন, এগুলো সত্যি দুঃখের কথা, এগুলো দুঃখের কথা। আর অনেকে আবার তাকে দেখে মিসকিন ভেবে দান করে, কিন্তু সে আসলে মাশাআল্লাহ তার চলনসই সবকিছু আছে, কিন্তু সৌদি দেশে পুরনো লেবাস নিয়ে থা পড়াশোনা এ করে ব্যবহার করে, আলাদা কথা। কিন্তু খবরদার, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, ফাআম্মা বিনিয়মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তুমি বয়ান করো, পড়ো, নিজে খাও, নিজে বকিলি কেন করছো? এ হচ্ছে আসল কৃপণ, যে নিজেও খায় না। বুঝতে পারছেন, যে নিজেও খায় না, খায় না পরে না, এ হচ্ছে এমন বকিল যে তার মাল চোরে খায় আর পরে খায়। সে নিজেও খায় না, হয় চুরি হয়ে যায়, না হয় ধ্বংস হয়ে যায়, না হয় ওই বারেসরা খায়, আর নিজে বেচারি কত কষ্ট করে জমি জমিয়ে সে নিজেই খেতে পায় না। এ হচ্ছে আসল বকিল। আল্লাহ তালা আমাদেরকে বকিলের ব্যাপারে বলবো ইনশাআল্লাহ পরে, পরবর্তীতে আমাদের অনেক দার্স আছে, এখনো অনেক কিছু বাকি আছে বলার। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আল্লাহর তৌফিক লাভ করতে পারি, যে জাকাত দেওয়ার মতো ক্ষমতা হোক এবং আমরা সঠিকভাবে জাকাত আদায় করব, জাকাতে বাহানা করব না, এবং সমস্ত মসলা মাসাইল জেনে ঠিক ঠিকভাবে হিসাব নিখুঁত রাখবো। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।